নবীর ইন্তেকালের শোনো না ঘটনা, নবীর ইন্তেকালের শোনো না ঘটনা, বিদায় হজ করার ঘটনা, ও বিদায় হজ করার ঘটনা। হিজরি এগারো সালের সফর মাসেতে মোর নবী জড়তে ক্লান্ত হয়ে পড়ে, ও গো ক্লান্ত হয়ে পড়ে, নবীর ইন্তেকালের শোনো না ঘটনা, বিদায় হজ করার ঘটনা, ও বিদায় হজ করার ঘটনা। নবীজি ক্লান্ত অবস্থাতে এগারো দিন নামাজে ইমামতি করে নবীজি যায়, ও ইমামতি করে নবীজি যায়, সকল স্ত্রীর অনুমতি নবীজি নিজে নেয়, সকল স্ত্রীর অনুমতি নবীজি নিজে নেয়, তারপর মা আয়েশার ঘরে নবীজি সাত আট দিন কাটায়, ও গো সাত আট দিন কাটায়, নবীজির ইন্তেকালের শোনো না ঘটনা, বিদায় হজ করার ঘটনা, ও বিদায় হজ করার ঘটনা। মৃত্যুর দুনিয়া আগে গেছিল মা আয়েশার ঘরে, মৃত্যুর দুনিয়া আগে গেছিল মা আয়েশার ঘরে, এগুলো নবীজি নিজের হাতে দান করে যায়, নিজের হাতে দান করে যায়, খাইবারের আগে ইহুদি নারীর বিষমিশান খাবার, খাইবারের আগে ইহুদি নারীর বিষমিশান খাবার, মোর নবীজি খেয়ে বুকের জ্বালায় অস্থির হয়ে যায়, মোর নবীজি খেয়ে বুকের জ্বালায় অস্থির হয়ে যায়, নবীজির ইন্তেকালের শোনো না ঘটনা, বিদায় হজ করার ঘটনা, বিদায় হজ করার ঘটনা। রবিউল আউয়াল মাসে এক তারিখ সন্ধ্যাতে, রবিউল আউয়াল মাসে এক তারিখ সন্ধ্যাতে নবীজি ষষ্ঠ বছরে মৃত্যু হয়ে যায়, ও নবীজি ষষ্ঠ বছরে মৃত্যু হয়ে যায়, আলী নিজে গোসল দেয় মায়ের সাফন যে পড়ায়, আলী নিজে গোসল দেয় মায়ের সাফন যে পড়ায়, জানাজার পরে মায়ের ঘরে নবীজি দাফন দেয়, জানাজার পরে মায়ের ঘরে নবীজি দাফন দেয়, নবীজির ইন্তেকালের শোনো না ঘটনা, নবীজির ইন্তেকালের শোনো না ঘটনা, বিদায় হজ করার ঘটনা, ও বিদায় হজ করার ঘটনা। শেষ সঙ্গে শুনবেন এমনি মায়ন তোর ডাকের সারা দিতে হবে, এমনি মায়ন তোর ডাকের সারা দিতে হবে, আজরাইল শুনবে না কথা নিজের জানে নিজে নেবে, এই কথাটা লেখা আছে হাদিসের পাতাতে, এই কথা তাহলে খাসে হাদিসের পাতাতে মানব জাতির মৃত্যুকে স্মরণ করো না রে নবীজির ইন্তেকালের শোনো না ঘটনা বিদায় হজ করার ঘটনা বিদায় হজ করার ঘটনা নবীজিরিয়ে গেলে শোনো না ঘটনা বিদায় হজ করার ঘটনা www.anibas.in